সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরব্বী, তাওহীদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার আলোচনার বিষয় সমাজ সংস্কারে আহলে হাদিস আন্দোলনের গৃহীত নীতি ও তার প্রভাব। এ বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাতৃমণ্ডলী, সংস্কার শব্দের অর্থ হচ্ছে শোধন, মার্জন, কোনো কিছুর দুষ্ত্রুটি দূর করে তাকে উন্নত করা। সমাজ সংস্কার বলতে বোঝায় সমাজের উন্নতির জন্য তার নানা দুষ্ত্রুটি দূর করা। সমাজের উন্নতির জন্য নানা দুষ্ত্রুটি যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহী কোরআন এবং সহিহ হাদিসের দিকে, কথা ঠিক না? কোরআন এবং সহিহ হাদিস ছাড়া সমাজ সংশোধন করা মানুষের পক্ষে সম্ভব না। সম্ভব কি? সমাজ সংশোধনের একমাত্র ভিত্তি হচ্ছে আল্লাহর ওহী। মানবরচিত থিওরি দিয়ে, মানবরচিত মতবাদ দিয়ে কশিন কালো সমাজের পরিবর্তন আনা সম্ভব না। সম্ভব? সম্ভব না। বর্তমান বিশ্বে সমাজ সংশোধনের জন্য দুধারায় কাজ চলছে। এক, মানবরচিত মতবাদের মাধ্যমে সমাজের পরিবর্তনের চেষ্টা চলছে, সমাজের সংশোধনের চেষ্টা চলছে। দুই, আল্লাহ প্রেরিত সর্বশেষ ওহী পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে সমাজ সংশোধনের চেষ্টা চলছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমাদের সামনে যে বিষয়টি স্পষ্ট হচ্ছে যে থিওরি দিয়ে সমাজ সংশোধনের চেষ্টা হচ্ছে, কিন্তু সমাজে অশান্তি শুধু বাড়ছে, কথা ঠিক না? সমাজ কি সংশোধন হচ্ছে না? সমাজ রসাতলে যাচ্ছে, অর্থাৎ আমরা নব্য জাহিলিয়াতের মধ্যে পড়েছি। মানবরচিত থিওরি দিয়ে যে সমাজ সংশোধন করা সম্ভব না, আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে মানবরচিত থিওরি দিয়ে সমাজ সংশোধনের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন নাই। বুঝতে পেরেছিলেন? আল্লাহ রাসূলের বয়স যখন বলা হয়েছে 16 থেকে বা 17, সমাজের জাহিলিয়াত, সমাজের হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো দূর করার জন্য চিন্তাশীল মানুষদেরকে নিয়ে তদানীন্তন সমাজে, সমাজের খেদমতে, সমাজের কল্যাণে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন নবুয়তের পূর্বে। সে সংগঠনের নাম কি? সে সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের মাধ্যমে আমাদের নবী 70 থেকে 40 বছর, দীর্ঘ 23 বছর, প্রায় দীর্ঘ 23 বছর সমাজের খেদমতের আঞ্জাম দিয়েছেন, কিন্তু তার পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হয় নাই। সম্ভব হয়েছিল? সমাজ পরিবর্তন করে কি আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হয়েছিল? নবুয়তের পূর্বে সমাজ সংশোধনের জন্য আমাদের নবী যে নীতিমালা গ্রহণ করেছিলেন সেটা ছিল মস্তিষ্ক প্রসূত, নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা, নিজের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা থেকে নীতিমালা নিয়েছিলেন আর নীতিমালা দ্বারা সমাজ সংশোধনের চেষ্টা করেছিলেন, যার কারণে দীর্ঘ 23 বছর সমাজের খেদমত করার পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা তার পক্ষে সম্ভব হয় নাই। 40 বছর বয়সে যখন তার পক্ষে চূড়ান্ত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হয় নাই, তখন তিনি চিন্তা ভাবনা শুরু করলেন। আর তখনই মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কল্যাণে আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়, সেটা কি? সূরা আলাকের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এইভাবে 5 আয়াত নাজিল হয়। 40 বছর বয়সে নবী হলেন, নবী হওয়ার পরে নবুয়তের মাধ্যমে তিনি সমাজ সংশোধনের চেষ্টা শুরু করেন। সমাজের জাহিলিয়াত মূলোৎপাটনে নবুয়তের আলোকে তিনি কি করেন? কাজ শুরু করেন। দীর্ঘ 23 বছর নবুয়তের জীবনে একটি সফল সমাজ, একটা সুন্দর সমাজ বিশ্ববাসীকে উপহার দেন। তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে দুটা ইতিহাসই আমাদের সামনে কি দৃষ্টান্ত হয়ে রয়েছে যে মানবরচিত থিওরি দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব না। সমাজ পরিবর্তন করলে আমাদেরকে ফিরে আসতে হবে, ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে, আল্লাহর ওহির বিধানের দিকে। আর আহলে হাদিস আন্দোলনের এটাই হচ্ছে একমাত্র নীতি। আহলে হাদিস আন্দোলনের নীতি কি? সমাজ সংশোধনের ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের দিকে কি করে ফিরে যাও? কোন দিকে ফিরে যেতে হবে? কোরআন এবং সহিহ হাদিসের দিকে। বর্তমান বিশ্বের অন্যতম শিক্ষালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্বনামধন্য পণ্ডিতরা আহলে হাদিস আন্দোলনের নীতিমালার উপর সুন্দর আলোচনা করেছেন। তাদের বক্তব্যটা কি? দি আহলে হাদিস ট্রাই গো টু ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল অ্যান্ড রেস্টোর দ্য অরিজিনাল সিম্প্লিসিটি অ্যান্ড পিউরিটি ফেথ অ্যান্ড প্র্যাকটিসেস। সেখানে কি বলা হয়েছে? আহলে হাদিসরা চায় ইসলামের প্রাথমিক নীতি সমূহের দিকে ফিরে যেতে। ইসলামের প্রাথমিক নীতি কি? কোরআন এবং হাদিস, এছাড়া আর অন্য কোন নীতি ছিল? তা আহলে হাদিসরা কোন দিকে ফিরে যেতে চায়? কোরআন এবং সহিহ হাদিসের দিকে। রাসূলের যুগে যে ইসলাম ছিল সেই ইসলামে আমরা কি জমিন আবার প্রতিষ্ঠা করতে চাই? রাসূলের নবুয়তের যুগে যে ইসলাম ছিল সেই ইসলামই আমরা কি সমাজে প্রতিষ্ঠা করতে চাই? সম্মানিত ভাতৃমণ্ডলী, আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষের কাছে আবেদন জানিয়েছে যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওহির অনুসরণ ছাড়া, কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি, জান্নাত লাভ করা সম্ভব না। আমরা যদি জান্নাতে যেতে চাই এবং দুনিয়াতে যদি শান্তি চাই, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করতে হবে। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের অন্যতম নীতি, প্রধান নীতি, যে এই জমিনে একমাত্র কার সার্বভৌম প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর। কিতাব ও সুন্নাতের সার্বভৌম প্রতিষ্ঠা করতে হবে। এটা আহলে হাদিস আন্দোলনের অন্যতম মূলনীতি, প্রধান মূলনীতি। সার্বভৌম কিতাব ও সুন্নাতের সার্বভৌম আমরা প্রতিষ্ঠা করব কোথায় করব? আগে নিজের মাঝে, নিজের মাঝে করতে হবে না? আজকে এর প্রভাব, আন্দোলনের এই যে গৃহীত নীতি, এই নীতির প্রভাব আজকে কি সমাজের উপর পড়া শুরু হয়েছে? আজকে মাশাআল্লাহ আহলাদিস আন্দোলনের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সংঘ, যুব সংঘ আন্দোলন সুনামণি মহিলা সংস্থা, সবার মূলনীতি, প্রধান মূলনীতি হচ্ছে এটাই যে কিতাব ও সুন্নাতের সার্বভৌম কি করো, প্রতিষ্ঠা করো কিতাবে সুন্নাতের সার্বভৌম। আগে নিজের মাঝে প্রতিষ্ঠা করতে হবে। আজকে মাশাআল্লাহ যুবকদের মাঝে এর প্রভাব শুরু হয়েছে। নিজের মাঝে আগে দিনকে প্রতিষ্ঠা করতে হবে, নিজের মাঝে কোরআন এবং সুন্নার বিধান কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজকে এর প্রভাব কি শুরু হয়েছে কিভাবে? আজকে অসংখ্য যুবক দাড়ি ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দেয় নাই, অসংখ্য যুবক আজকে দাড়ি ছেড়ে দিয়েছে। দাড়ি ছেড়ে দেওয়া এটা কার সুন্নাত? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই দাওয়াত আজকে আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে এসেছে যে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। আর দাড়ি হচ্ছে মুসলমানদের, মুসলমান পুরুষদের বাহ্যিক পরিচয়, বাহ্যিক পরিচয় না, দাড়ি ছেড়ে দিতে হবে। আমি যে কথাটা বলতে যাচ্ছি, অনেক মুসলমান যুবক দাড়ি রাখে কিন্তু দাড়ি ছাড়ে না, দাড়ি ছাড়ে, দাড়ি ছাটা আর দাড়ি চাচা দুটোই হচ্ছে মুশরিকের কাজ। তাদের কাজ দুটোই হচ্ছে মুশরিকদের কাজ, দাড়ি চাচা এবং দাড়ি ছাটা। আর দাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে মুসলমানদের কাজ। কাদের কাজ? দাড়ি ছেড়ে দেওয়া। কারণ বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি, যুজ্জু শোয়ারেত ওয়ারকুল লোহা খালিফুল মাজুসা, তোমরা মুসকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, এবং এর মাধ্যমে অগ্নি উপাসক যারা আছে তাদের তোমরা কি করো, বিরোধিতা করো। আজকে মাশাআল্লাহ আহলাদি যুব সংঘের অনেক কর্মী দায়িত্বশীল দেখবেন যে রাসূলের সুন্নতের উপর সে কি করছে, নিজেকে প্রতিষ্ঠা করছে, কিতাব ও সুন্নাতের সার্বভৌম প্রতিষ্ঠা করতে হবে, আহলাদিস আন্দোলনের প্রধান মূলনীতি। তাহলে এই সার্বভৌম এই বিধান আগে আমার ব্যক্তি জীবনে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, করতে হবে না? তাহলে এই প্রভাব আজকে আমরা লক্ষ্য করতেছি না? আজকে আমরা লক্ষ্য করতেছি অনেক যুবক টাকনুর উপরে কাপড় পরে, পরে কিনা টাকনুর উপর কাপড় পরে না? টাকনুর উপরে কাপড় পরা পুরুষদের জন্য কি আল্লাহ রাসূলের সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত না? কোন মুসলমান টাকনুর নিচে কাপড় পরতে পারবে? রাসূলের উম্মত হিসাবে কোন মুসলমানকে টাকনুর নিচে কাপড় পরতে পারবে? কারণ আল্লাহ রাসূল কি বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে কাপড়ের যে অংশ যাবে সেই অংশ কোথায় যাবে, জাহান্নামে যাবে। টাকনুর নিচে কাপড়ের যে অংশ যাবে ওই অংশ কোথায় যাবে, জাহান্নামে যাবে। তাহলে আজকে অনেক যুবক মাশাআল্লাহ কাপড় পরিধান করে, তবন পরিধান করে, প্যান্ট পরিধান করে, পায়জামা পরিধান করে, কিসের উপর? এটা তো দাওয়াতের প্রতিক্রিয়া নাকি, দাওয়াতের প্রতিক্রিয়া কিনা? এটা যে দাওয়াতের প্রতিক্রিয়া, সবচেয়ে বড় প্রতিক্রিয়া যেটা সৃষ্টি হয়েছে আহলাদিস আন্দোলনের দাওয়াতের ফলে, যে আজকে আমরা ইবাদতের ক্ষেত্রে দলিল তালাশ করি, দলিল তালাশ করি না, আমরা জানতে চাই দলিল আছে কিনা। যদি দলিল থাকে তাহলে আমরা কি করি, আর উপর আমল করি। আর যদি দলিল না থাকে, তিনি যত বড় বিদ্বান হোক, যত বড় পণ্ডিত হোক, তার কথা কি আমরা গ্রহণ করি, গ্রহণ করি? তার কথা কিন্তু আমরা গ্রহণ করি না। কারণ ইবাদত প্রতিষ্ঠিত দলিলের উপর, দলিলের উপর না, ইবাদত প্রতিষ্ঠিত হচ্ছে দলিলের উপর, দলিল ভিত্তিক। আমরা কি চাই, সমস্যার সমাধান চাই, যার কারণে আজকে প্রশ্নোত্তর, এই যে আসর একটু পরেই শুরু হবে, এখানে উত্তর আসবে কি দলিলের উপর, দলিলের উপর না, উত্তর আসবে দলিলের উপর। যেমন মাসিক আত্মাহারিক আজকে 17 বছর অতিবাহিত করছে, 16 বছর পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করেছি এই পর্যন্ত যত প্রশ্নের উত্তর এসেছে সেগুলো কিসের উপর আসছে, কোরআন এবং সহিহ উপর, সহিহ থেকে দলিল সহকারে আমাদের সামনে কি আসছে কিনা। মাসিক আত-তাহরিকের সবচাইতে যে সাইটটা সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে সেটা কি? প্রশ্নোত্তরের আসর। প্রশ্নোত্তরের আসর না, এই প্রশ্নোত্তর কিসের উপর দেওয়া হচ্ছে? দলিলের উপর। দলিলের উপর কিনা? কিসের দলিল? কোরআন এবং সহিহ হাদিস থেকে। তাহলে এটা আহলে হাদিস আন্দোলনের গৃহীত নীতির কারণে আজকে আমরা এর সুফল লক্ষ্য করতেছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই জন্য আমাদের দাওয়াত সমাজ সংশোধনের জন্য। আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, ওহির বিধান, এই ওহির বিধান বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমাদের স্লোগান কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র চলবে না। চলবে? চলবে? রেপ দিয়ে, পুলিশ দিয়ে, বাহিনী দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব না। সমাজ যদি পরিবর্তন করতে চাই তাহলে ওহির বিধানের কাছে ফিরে আসতে হবে। সেই জন্য আমাদের দাওয়াত হচ্ছে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কি করি? জীবন করি। দুই নম্বর দাওয়াতটা কি? ধর্মীয় এবং বৈশ্বিক জীবনে ওহির বিধান মেনে চলি। ধর্মীয় জীবনে ওহির বিধান মানব, আর বৈশ্বিক জীবনে যদি আমি তন্ত্রমন্ত্রের অনুসারী হই তাহলে কি আমি মুসলমান থাকতে পারবো? মুসলমান থাকতে পারবো? ওমান দা বিদাওয়াল জাহিলিয়াতি ফাওয়া যুসামিন জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জাম আন্নাহু মুসলিমুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দিবে তার বাসস্থান কোথায়? জাহান্নাম। যদিও সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, ধারণা করে সে মুসলিম, তাহলে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া যাবে? তাহলে ধর্মীয় জীবনে ওহির বিধান মানব, বৈশ্বিক জীবনে আমরা কিসের বিধান মানব? সেখানে ওহির বিধান মানতে হবে। সেখানে ওহির বিধান মানতে হবে না? প্রগতির নামে গণতন্ত্র, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, হ্যাঁ, এগুলা মানা যাবে না। মানা যাবে? কারণ এগুলো হচ্ছে জাহিলিয়াত, জাহিলি মতবাদ। তা ধর্মীয় এবং বৈশ্বিক জীবন উভয় জীবনে আমাদেরকে ওহির বিধান মানতে হবে। ধর্মীয় জীবনে আমি ওহির বিধান মানলাম, আর বৈশ্বিক জীবনে যদি আমি সেকুলার হই, বৈশ্বিক জীবনে যদি আমি সেকুলার হই তাহলে পরকালে কি নাজাত পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে? ধর্মীয় জীবনে যেরকম আমি কোরআন হাদিস মানি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, সমাজনীতি, সেখানে আমি কাকে মানব? আল্লাহর ওহীকে। সেখানে আমরা কার নেতৃত্বে মেনে নিব? একমাত্র নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে না? কারণ হক, হক হচ্ছে ইসলাম, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে। এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা না? আর এই ওহির বিধান, পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে ভয় পায় কারা? যারা কোরআন এবং সহিহ হাদিসের শত্রু তারাই সবচাইতে বেশি ভয় পায়। ভয় পায় না? এই যে ওহির বিধানের কথা বলা হচ্ছে আজকে সারা বিশ্বে, আজকে আলোড়ন সৃষ্টি করেছে এই দাওয়াত এবং ভীতি সঞ্চার সৃষ্টি করেছে বাতিলের দুর্গে। কারণটা কি? কারণ এ হচ্ছে অভ্রান্ত বিধান, এটা বিজয়ী আদর্শ। এই আদর্শ বাস্তবায়ন হলে জাহিলিয়াত কি হবে? মূলোৎপাটন হবে এবং মানুষ কি শান্তিতে থাকবে? এই জন্য অমুসলমানরা আল্লাহর বিধানকে যদিও গবেষণা করে, কিন্তু ওহির বিধানকে কিভাবে কবর দেওয়া যায় সেই জন্য তারা কি করতেছে? বিভিন্নভাবে কাজ করছে। এই ব্রিটিশ ভারতে আহলে হাদিস আন্দোলন যখন চাঙ্গা, কুফুরি শাসনের বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল, তখন ব্রিটিশ মন্ত্রী গ্লাডস্টোন, তিনি ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, সো লং দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দ্যাম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দ্যাম অর মেক দ্যাম লস দেয়ার লাভ এট ইট। ব্রিটিশ মন্ত্রী গ্লাডস্টোন তিনি অমুসলিম জগৎকে এই বলে সাবধান করলেন, ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআনকে হাতে নিয়ে বক্তব্য দিলেন, সো লং দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দ্যাম, উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দ্যাম অর মেক দ্যাম লস দেয়ার লাভ এট ইট। মুসলিম উম্মা যতদিন পর্যন্ত কোরআনকে ধরে রাখবে, আল্লাহর বিধানকে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা তাদেরকে পরাভূত করতে পারবে না। যদি তাদেরকে পরাভূত করতে চাও তাহলে তাদের কাছ থেকে আল্লাহর বিধান, কোরআনকে কি করে কেড়ে নাও। এটা যদি সম্ভব না হয়, কোরআনের প্রেম তাদের হৃদয় থেকে কি করো? মুছে দাও। মুসলমানদের সামনে থেকে কোরআন কেড়ে নেওয়া কি সম্ভব? মুসলমানদের সামনে থেকে কোরআন কেড়ে নেওয়া কি সম্ভব? সম্ভব না। এই জন্য অমুসলিম জগৎ দ্বিতীয় পয়েন্টে কাজ করছে, মুসলমানদের হৃদয় থেকে কোরআনের প্রেম কি করে এসে মুছে দেওয়া হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে না। আমি ধর্মীয় জীবনে মসজিদে আল্লাহকে মানি, মসজিদ থেকে যখন বের হই তখন কি আল্লাহকে মানি? তখন কোন মতবাদ গ্রহণ করি? হয় গণতন্ত্র, নাই ধর্মনিরপেক্ষতাবাদ, নাই জাতীয়তাবাদ, ঠিক না? মসজিদে আল্লাহকে মানি, মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন আবার সুদের কারবার করি, সুদের কারবার করি কিনা? তাহলে সেখানে কি আপনি ওহির বিধান মানলেন? তো সুদের মাধ্যমে আজকে আমাদের ইমানকে কি করা হচ্ছে? ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিভিন্ন মতবাদের মাধ্যমে আমাদের ইমানকে কি করা হচ্ছে? আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অতএব মুসলমান ভাইয়েরা, আহলাদিস আন্দোলনের যে গৃহীত নীতি, এর মধ্যে দ্বিতীয় যে নীতি, যে ধর্মীয় এবং বৈশ্বিক জীবন উভয় জীবনে ওহির বিধান মানতে হবে, অর্থাৎ ওহির আলোকে জীবন গঠন করতে হবে। তিন নম্বর যে নীতি সেটা হচ্ছে কি, শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবন যাপন করি, শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবন যাপন করি। শিরকের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে আমাদের আমল কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলছেন কি, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। যেই আল্লাহর সাথে শিরিক করবে, যেই আল্লাহর সাথে শিরিক করবে তার বাসস্থান কোথায়? জাহান্নাম। তার উপর জান্নাত হারাম, তার বাসস্থান হবে জাহান্নাম। এবং এই জালিমদেরকে আল্লাহ কি করেন না? কোনো সাহায্য করেন না। তাহলে শিরিক, আরেকটা হচ্ছে বেদাত। এই বেদাত থেকেও আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমাদের জীবনটা গঠন করতে হবে কিভাবে? শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবন যাপন। আমার জীবনটা হবে কি? শিরিক এবং বেদাত মুক্ত। আমার জীবন যদি শিরিক বিদাত মুক্ত হয় তাহলেই ইনশাল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব, এছাড়া কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব না। আহলাদিস আন্দোলন আজকে শিরিকের বিরুদ্ধে, আহলাদিস আন্দোলন আজকে বেদাতের বিরুদ্ধে, আহলাদিস আন্দোলন শিরিক বিদাত মূলোৎপাটনে আজকে কি করতেছে? কাজ করছে। শিরিক হচ্ছে, শিরিকের ক্ষেত্রে আহলাদিসরা সবচাইতে বেশি কি আপোষহীন। শিরিকের সাথে আমরা কি আপোষ করি? আহলাদিসের সবচাইতে বড় পরিচয় যে শিরিকের বিরুদ্ধে আহলাদিসরা আপোষহীন, অনুরূপভাবে বেদাতের বিরুদ্ধে কি আহলাদিসরা আপোষহীন। শিরিক বিদাতের সাথে আহলাদিসরা কি করে না? আপোষ করে না। কিন্তু আজকে আহলাদিস সমাজ, প্রায় 3 কোটি আহলাদিস এদেশে বসবাস করে, আজকে দেখা গেছে যে আহলাদিস ভাইয়েরা শিরিকের সাথে কি শিরিকের মধ্যে ডুবে আছে, শিরিকের মধ্যে ডুবে আছে না? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলছেন যে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আর আজকে আহলাদিস সমাজে আহলাদিস তরুণ যুবকরা এই স্লোগান দেয় যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ কি সকল ক্ষমতার উৎস? জনগণ কি সকল ক্ষমতার উৎস? তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আপনি যখনই বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস, তখন আপনার ঈমান থাকবে? আপনার ঈমান থাকবে কি না? আপনি ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ হয়ে যাবেন। তাহলে যারা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের সাথে কোনো আহলাদিস সম্পৃক্ত হতে পারবে কিনা? কোনো আহলাদিস সম্পৃক্ত হতে পারবে? পারবে না। অতএব মুসলমান ভাইয়ের আমার, যে শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবন যাপন করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। অতএব আসুন, পরিশেষে যে আহ্বান জানাবো সেটা হচ্ছে, আহলাদিস আন্দোলন একটা সংস্কারমুখী আন্দোলন। আজকে আমাদের সংস্কার দরকার নিজের, আজকে আমাদের সংস্কার দরকার আমাদের ঘরে। ঘরে দরকার না? আমরা যদি আল্লাহকে পেতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে সংস্কার আগে নিজের মাঝে আসতে হবে। দিন কায়েম করতে হবে কোথায়? আগে নিজের মাঝে। নিজের মাঝে না, কোরআন এবং সহি হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে আগে নিজের মাঝে। অতঃপর আমাদের কাজ আমাদের পরিবারে কোরআন এবং হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, আমাদের ঘরকে ইসলামের দুর্গ হিসাবে গড়ে তোলা। কথা ঠিক কিনা? দেহকে হালাল খাদ্য দিতে হবে, যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে যাবে না। দেহকে কি খাদ্য দিতে হবে? হালাল খাদ্য দিতে হবে। আর রুহকে আখেরাতের খোরাক দিতে হবে। আহলাদিস আন্দোলন মানুষের খেদমতে, সমাজের খেদমতে, সমাজ সংস্কারে যে নীতিমালা নিয়েছে, যে নীতি গ্রহণ করেছে, এই নীতির আলোকে আমাদের জীবনযাপন করতে হবে। তাইলে ইনশাল্লাহ সমাজের পরিবর্তন আসবে, সমাজ সংশোধন হবে, সমাজ পরিশুদ্ধ হবে। আমরা যে সমাজ কামনা করি, শান্তিপূর্ণ একটি সমাজ, সেটা প্রতিষ্ঠা করা তখন সম্ভব হবে। তবে আসুন কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাই। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সার্বিক জীবন গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের পতাকামূলে একত্রিত হয়ে ওহির বিধান বাস্তবায়নে কাজ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওহির বিধানের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।